কৃষ্ণ পক্ষ কালো পক্ষ কোন পক্ষেতে মধু আছে গো, কৃষ্ণ পক্ষ কালো পক্ষ কোন পক্ষেতে মধু আছে গো, আমি খুব দিলাম না।